السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، قال إني جاعلك للناس إماما، قال ومن ذريتي، قال لا ينال عهد الظالمين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ান কিরাম, উলামায়ে কিরাম এবং সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইসলামের বিরুদ্ধে বর্তমান ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যে চক্রান্ত হচ্ছে, বিশেষ করে ইহুদি সংগঠন ফ্রিমাসন এবং র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেসব চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে করা হচ্ছে, এগুলো নিয়ে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছিল, কারণ র্যান্ড ইনস্টিটিউটের একটা পরামর্শ হচ্ছে বর্তমান যুগের শাসকদের প্রতি এবং সাংবাদিকদের প্রতি, যুবকদেরকে বিভ্রান্ত করো, যুবকদেরকে ইসলামের সঠিক শিক্ষার থেকে দূরে সরিয়ে দিয়ে বিভিন্ন দরগা দুর্গা সুফিবাদ পীরবাদে জড়িয়ে দাও, তাহলেই কেবলমাত্র তোমরা তোমাদের মিশনকে সফল করতে পারবে। আমরা সেখান থেকে আলোচনা করেছিলাম যে র্যান্ড ইনস্টিটিউট ঠিকই বলেছে, কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের যুবকদেরকে ধ্বংস করতে হবে, কারণ যুগে যুগে ইসলামের দ্বারা সহযোগিতা করেছে, ইসলামের দ্বারা সাহায্য করেছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা ছিল যুবকেরা, আসহাবে কাহাব ছিল যুবক। এমনি ভাবে মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা ছিল যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ নিয়ে আলোচনা আজকে শুরু করছি এজন্য যেহেতু আর কয়েকদিন পরই হজের ফেরাক শুরু হচ্ছে। হজ নিয়ে আমরা কয়েকটা জমা আলোচনা করতে চাই, আর আমারও যেহেতু হজে যাওয়ার পরিকল্পনা আছে আগামী 4 তারিখে হজের ফ্লাইট, এই জন্য এই জুমাগুলোতে হজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ নিয়ে আলোচনা করতে হলেই আবার আমাদেরকে ফিরে আসতে হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে, কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে বাদ দিয়ে হজের আলোচনা হতেই পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, ইরাকের এক পুরোহিত পরিবারে, ব্রাহ্মণ পরিবারে। এমন এক মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন তৎকালীন ইরাকের মানুষেরা এক আল্লাহর ইবাদতের পরিবর্তে হাজার হাজার দেব দেবীর পূজা করত। শুধু পৃথিবীকে না, আসমানেও তারা পূজা করত, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র সবগুলোকে। সেই সমাজের মানুষেরা মানুষকে আর বাপ বানিয়েছিল, রব বানিয়েছিল, এমনকি নিজেরা মূর্তি তৈরি করত, মূর্তি বিক্রি করত, আবার সে মূর্তির সামনে পূজাও করত। মানুষ মানুষকে দেবদেবী হিসাবে, রব হিসাবে তৈরি করে নিয়েছিল। বর্তমান সমাজেও যেরকম ভাবে মানুষ তাওহীদের থেকে সরে গিয়ে, আল্লাহর একত্ববাদের থেকে সরে গিয়ে বিভিন্ন দরগা দুর্গা পীর মুরিদ খানখানকা এরকম ফকির এরকম দরবেশ হাজত নওয়া মুশকিল কুশা গেসু দারা জুলফে দারা খাজা নওয়া বন্দা নওয়া গরিব নওয়া এসবগুলো আপনারা দেখেন বিভিন্ন জায়গায় লেখা থাকে, কিন্তু আপনারা এগুলোর অর্থ চিন্তা করেন না। এর অর্থ যদি মানুষেরা জানতো তাহলে এখন পর্যন্ত এই পরিবেশ হয় নাই যে মানুষ এগুলোকে মেনে নিবে। দুঃখের বিষয় হচ্ছে এগুলোর অর্থ পরিষ্কার করা হয় না, নতুবা মানুষ কোনদিন মেনে নিত না। মানুষকে গাউসুল আগম, গাউসুল আগম অর্থ কি? গাউস মানে ত্রাণকর্তা, আল আগম মানে সবচেয়ে বড়। এটা যদি মানুষ জানে তাহলে কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আগম মানবে কেউ? গাউসুল আগম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে ধোকা দিয়ে বিভ্রান্তির মধ্যে রেখে তারপরে মানুষদেরকে এরকম ভাবে বোঝানো হচ্ছে ওকে গাউসুল আগম, গাউসুল আগম মানবান্দারি, গাউসুল আগম মরবির আব্দুল কাদের জিলানী। হাজত রওয়া মানে হচ্ছে যে সমস্ত হাজত গুলো পূরণ করে দেয়, এই সবগুলো ফার্সি শব্দ। বোঝাই যাচ্ছে পীর যেমন ফার্সি শব্দ, পীরের সাথে সংশ্লিষ্ট যত শব্দ সবগুলো ফার্সি শব্দ, ইরানের থেকে আবিষ্কৃত, শিয়াদের থেকে আবিষ্কৃত। হাজত রওয়া যে হাজত পূরণ করে, মুশকিল কুশা ফার্সি শব্দ গুলো মাদ্রাসা ছাত্ররা তো অনেক, তারা ভালো করে বুঝবে এগুলো। মুশকিল কুশা অনেক পীরের নামের সামনে লেখা লাগানো থাকে, গেসু দারা জুলফে দারা বন্দা নওয়া আতা বক্স গঞ্জে বক্স কি হচ্ছে? গঞ্জ মানে খাজিনা, বস মানে দাতা, অর্থাৎ গঞ্জে বস মানে হচ্ছে ধনভাণ্ডার যিনি দিয়ে দেন, অকাতরে বিলি করে দেয়, দিয়ে দেয় দাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হচ্ছি বণ্টনকারী, দাতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করলেন, ইরাকের সেই সমাজের মানুষেরা শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্যকে পূজা করত না, মানুষকে পূজা করত। আর পূজা করার কিছু না পেলে পরে রাস্তায় খবরের সময় একটা রঙিন পাথর দেখলে তাকেও পূজা করত। দেখা হো তেরে তর্ক তো তর্ক ঝুকা দিয়া মজিরে তুলসি বসন্তা গুনাত হরিবল বগুয়াদ নমস্কার গুনাত। এখন আছে না, তুলসী গাছ দেখলো চিন্তা করলো, একটা বরফ দেখলো চিন্তা করলো, একটা বড় বট গাছ দেখলো চিন্তা করলো, যা কিছু একটু বড় দেখলো ওটাই তার মাবুদ হয়ে গেছে, রব হয়ে গেছে। এরকম একটা সমাজ তোমার বর্তমানে বিরাজমান, এরকম একটা সমাজ ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন। শুধু জন্মগ্রহণ করেছে ওই সমাজে তা নয়, যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার তার বাপ এবং তার দাদা রাজকীয় ব্রাহ্মণ ছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ إِبْرَاهِيمُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ جيو پیتا آزر کے سمدون کرے بولن إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ আমি তোমাকে এবং তোমার গোটা জাতিকে স্পষ্ট গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। মানুষের সামনে সেজদা করছো, মাজার তৈরি করে সেজদা করছো, মানুষকে রব বানাচ্ছো, মানুষকে হাজত পূরণকারী বানাচ্ছো, গাছের পূজা করছো, মাছের পূজা করছো, কচ্ছপের পূজা করছো, আপনি এগুলো সব সিলেট যান না, দেখবেন যে গজার মাছের পূজা হচ্ছে। চট্টগ্রাম যান, কিসের পূজা হয়? কচ্ছপের পূজা হয়। খান্দা হানালি চলে যান, কিসের পূজা হয়? কুমিরের পূজা করছে মানুষ, কচ্ছপের পূজা করছে, গজার মাছের পূজা করছে, ল্যাংটা হতে পারলে তো কোনো খবর নেই, ল্যাংটা বাবার পূজা করছে, এর ভিতরে মাল আছে, দাতা দেয় সব দেয়। এইভাবে এক সমাজে জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চিন্তা করলেন মানুষের এই সমস্ত ক্ষমতা নেই, আমার মতো একজন মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা যেটা স্পষ্ট করে দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংটা বাবা ফকির, গেসু দারাজ ফকির, জুলফে দারাজ ফকির, বান্দা নওয়াজ ফকির, গরিব নওয়াজ ফকির, খাজা নওয়াজ ফকির, যত রকম নওয়াজ নেওয়ালা সব ফকির। আল্লাহু আল গনিউল হামিদ, একমাত্র ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই স্লোগান শুরু করলেন, তিনি হেদায়েত পেয়ে গেলেন। ইতিহাস আমরা গত জুমায় কিছু বলেছিলাম, প্রথমে তারকার দিকে লক্ষ্য করলেন, তারকাই কি তাহলে আমাদের রব? রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকা এটা আমার রব, কিন্তু দেখলেন তারকা ডুবে যাচ্ছে, এটা আমার রব হতে পারে না। এরপরে আবার চিন্তা করলেন, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করলেন, পূর্ণিমার চাঁদ আমার রব, এটাও রব হতে পারে না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কয়েকদিন পর চাঁদ ছোট হয়ে যাওয়ার পর দেখাই যায় না। এরপরে যখন সূর্য দেখলেন তখন বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা বড়। কিন্তু যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন, কোরআন বলছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, ইয়া কওমি, ওহে আমার জাতি, ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছু আল্লাহর সঙ্গে শরীক করছো, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছ মাছ কচ্ছপ কুমির, এই সবগুলোকে আমি বর্জন করছি, ঘৃণার সাথে বর্জন করছি। ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, সূরা আনআমের 78 নম্বর আয়াতে আছে এটা, ইন্নি বারিউন, আমি সবকিছুকে বর্জন করছি, ঘৃণার সঙ্গে এগুলোর থেকে নিজের সম্পর্ক ছিন্ন করছি। মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছুকে শরীক করছো। ইন্নি ওয়াজ্জাহতু, আমি মোতাওয়াজ্জু হচ্ছি কার দিকে? লিল্লাহিয়া, আমার চেহারা মোতাওয়াজ্জু করছি, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তোমরা যেগুলোর পূজা করছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি একমাত্র তার দিকে মোতাওয়াজ্জু হচ্ছি, বাকি সবগুলোকে বর্জন করছি। হানিফান, একনিষ্ঠ ভাবে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, পরিষ্কার করে দিলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন তখন কি লোকেরা বসে আছে, তার বাপ আসলো বুঝাতে শুরু করলো, তুমি এগুলো কি করছো, আমার মৃত্যুর পরে এখন বর্তমানে তুমি শাহাদাতা, শাহা সাহেব বীর থাকা অবস্থায় বীর সাহেবের ছেলেকে কি বলে? শাহা সাহেব। কি বলে? আর মরলে কি হয়? বীর সাহেব কদ্দিন আসিন বীর সাহেব, তুমি সর্বনাশ করছো, আমার বংশ অনুযায়ী আমরা পীর চলে আসছি, রাজকীয় পুরোহিত, আমার মৃত্যুর পরে তুমি হবে এই কদিনাসীন, বর্তমানে তুমি শাহাদাতা শাহাদাত, কি সর্বনাশ করছো তুমি, তোমার সব চলে যাবে, তোমাকে আমি বাড়ি ঘর থেকে বের করে দিব, এখান থেকে তেজ্য পুত্র করে দিব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ঠিক আছে সালামান। কি বললেন? তোমাকে আমি সালাম করছি, চলে যাচ্ছি। বের হয়ে চলে গেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো, বাড়ি ঘর ত্যাগ করতে হলো, শেষ পর্যন্ত জাতিকে আরো বোঝানো দরকার, বানলেন মূর্তি যা আগেও আমি বলেছি। এরপরে বিপদ নেমে আসলো, সেই বিপদে আল্লাহ তারা সাহায্য করেছেন, বোঝা গেল যুগে যুগে যারা ইব্রাহিম আলাইহিসসালামের মতো হকের আওয়াজ বুলন্দ করবে, তার সমাজ এবং জাতির সমস্ত কুসংস্কারকে তুলে ধরবে, তাদেরকে বাড়ি ঘর চাকরি সবকিছু হারাতে হবে কিনা? সবকিছু হারাতে হয়। সমাজের সমস্ত তাগুত শক্তিগুলো, কাফের এবং মুশরিক শক্তিগুলো, ইহুদি খ্রিস্টানগুলো এবং নাস্তিক মুরতাদগুলো এবং সমাজের স্বার্থবাদী লোকগুলো তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায় এবং তাদেরকে সমাজ ত্যাগ করতে হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবারে তার বাড়ি ঘর ত্যাগ করতে হলো, এমনকি তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে ভস্ম করার জন্য প্রোগ্রাম করা হলো, নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন, হেফাজত করলেন, তিনি তার সবকিছু ত্যাগ করে এবারে মাত্র তিনজন সাথী নিয়ে রওনা হলেন, একজন স্ত্রী, একজন তার ভাতিজা লূত আলাইহিসসালাম, আর একজন নিজে। এই তিনজন লোক জন্মভূমি ত্যাগ করে সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং আরব দেশ ঘুরতে ঘুরতে সব জায়গায় একই অবস্থা, কারণ এই পীর সাহেবরা তো এক জায়গায় না, সব জায়গায় ছড়ানো, এই মূর্তি পূজা করে এক জায়গায় না, সব জায়গায় ছড়ানো, এই শয়তানের প্রেতাত্মা এক জায়গায় বসে নাই। সেজন্য ইব্রাহিম আলাইহিসসালামকে মিশর ত্যাগ করতে হলো, সিরিয়া ত্যাগ করতে হলো, ফিলিস্তিন ত্যাগ করতে হলো, আরো ভূমিতে গিয়ে বারবার ঘুরে ফিরে আবার সেখানে আসতে শুরু করলেন। সেখানে গিয়ে ওই ইব্রাহিম আলাইহিসসালাম নিজের রুটি আর কিছু চাকরির ব্যবস্থা করেছেন, এরকম নয়। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করছেন এই জাতিকে হক বুঝাতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, শিরক বিদআত থেকে সরিয়ে এই শিরক বিদআত থেকে মুক্ত করে মানুষের পূজা থেকে, মাজারের পূজা থেকে, কচ্ছপের পূজা থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে মানুষকে লাগাতে হবে, সেই চেষ্টা তিনি চালিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোথাও বসে নাই, চিন্তা করলে দাওয়াতের কাজ চলে যাবে, বলতে তার জীবনের 86টা বছর চলে গেল, 86 বছরের বুড়া, দাওয়াত দিতে লাগলেন, কিছু লোক বুঝে কিছু লোক বুঝে না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমি তোমার তাওহীদের দাওয়াত পেয়েছি, আমি তোমাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার এই জাতিকে বুঝাবার জন্য আমার সঙ্গে তো আর কেউ নেই, আমার এই মিশনকে চালাবার জন্য একজন লোক আমার দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তান আবেদন করেছে কার কাছে? না হুজুর সাহেদাবাদীর কাছে। হুজুর সাহেদাবাদীর কাছে গেলে বাচ্চা হয়ে যায়, অনেকে পাগলামি করে বলে বাচ্চা তো হয় ঠিকই, কিন্তু চেহারাটা হয় হুজুরের মতোই, বাচ্চা তো হয় ঠিকই, চেহারাটা হয় কার মতো? হুজুরের মতো, ওই মহিলার স্বামীর মতো হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম আবেদন করেছেন কার কাছে? ভালো করে বুঝতে হবে, সন্তান দেব কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো, মিনাস সালিহিন। আল্লাহ তাআলা কি বললেন? বাবাশারনাহু বিগুলামিন হালিম, শুধু সালিহিন নয়, হালিম বাচ্চা দান করেছি। হালিম মানে হচ্ছে ধৈর্যশীল, সহনশীল, আল্লাহর হুকুমের সামনে সবকিছুকে যিনি মেনে নেন তার নাম হচ্ছে হালিম, তাবাশ্শারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে, তুমি আবেদন করেছো সালেহিন, আমি দান করেছি হালিম, কি দান করেছি হালিম দান করেছি। অনেকে ছেলের নাম রাখে আব্দুল হালিম, ঠিক আছে, হালিম একটা আল্লাহর নাম। তাবাশ্শারনাহু বিগুলামিন হালিম, সেই গোলামকে, গোলাম মানে বালক, পুত্র সন্তান, সেই গোলামের নাম কি? ইসমাইল। তাবাশ্শারনাহু বিগুলামিন হালিম, এরপরে আরো এক সন্তান তোমাকে দিব, তার নাম কি? ইসহাক। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আলোচনা এজন্য করতে হয় যে তিনি এক তাওহীদের প্রথম দাওয়াত দেনওয়ালা। শুধু এ পর্যন্তই তার পরিচয় নয়, পৃথিবী বর্তমানে পর্যন্ত পৃথিবীর মানুষের দুই তৃতীয়াংশ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে চিনে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরাও চিনে, কারণ খ্রিস্টানরা ধর্ম পালন করে কার? যীশু ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম কার সন্তান? ওই ইসহাক আলাইহিস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিমের সন্তান। এমনি ভাবে ইহুদিরা নামে ধর্ম পালন করে কার? ইহুদিরা তাওরাতের অনুসারী দাবি করে নিজেদেরকে, মূসা আলাইহিস সালামের অনুসারী। মূসা আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের এই দুই সন্তান ইসমাইল এবং ইসহাক। ইসমাইলের বংশে কোন নবী আসে নাই, একেবারে সর্বশেষ এসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন। আর অপরদিকে ইসহাকের বংশে জন্মগ্রহণ করেন আরো প্রায় 70,000 নবী। কত নবী? এই ইসহাকের পুত্রই হল ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরা মানে হচ্ছে বান্দা, ইল মানে আল্লাহ হেব্রু ভাষায়। তাহলে ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। এই ইয়াকুবের উপাধি হচ্ছে আব্দুল্লাহ বা ইসরাইল। তার ছেলে হচ্ছে কে? ইয়াকুব। আর ইয়াকুবের 12 সন্তান ছিল, ইউসুফের 12 ভাইরা। এরাই পরবর্তীতে মিশর আবাদ করে, এবং এইখান থেকে যত সন্তান আসে এই 12 গোত্রের থেকে, তারাই হচ্ছে বনি ইসরাইল। তারা কি? এবারে বনি ইসরাইল পরিচয় পাওয়া গেল না? বনি ইসরাইল মানে ইউসুফের 12 ভাইরা, এদের থেকে যত সন্তান আসে। আর ইউসুফ আলাইহিস সালামেরা ছিল কার সন্তান? কার সন্তান? ইয়াকুবের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইসহাকের সন্তান। ইসহাক কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বনি ইসরাইলের 70,000 নবী জন্মগ্রহণ করেছে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে কোন নবী পর্যন্ত আসে নাই, কারণ ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা কাজের জন্য রেখে দিয়েছেন, একজন নবী তার থেকে আসবে। এই জন্য ইসমাইলের পরীক্ষাও বড়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র ধরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান দেওয়া হলো, পরীক্ষা শুরু হয়ে গেল, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি এমন এক জায়গায় রেখে দিয়ে আসো, নির্বাসনে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে বর্তমান কাবা শরীফ যেখানে, এইখানে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হযরতে হাজেরাকে ওখানে রেখে এক মশক পানি আর কিছু খেজুর দিয়ে চলে আসতে রাখলেন। হাজেরা দেখলেন যে চলে যাচ্ছে, পিছনে তাকাচ্ছেও না, পিছনে গিয়ে ধরলেন, স্বামী কোথায় যাচ্ছ? কোনো কথা নেই, বলেন এটা কি আল্লাহ নির্দেশ? বলে হয়তো আল্লাহ নির্দেশ। বলে তাহলে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দূরে চলে গেলেন, যেখানে আর দেখা যায় না, সন্তানের মায়া চোখে পড়বে না, তখন তিনি দোয়া করলেন, রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين أمي أمار بوري باركي أمي أمار سنتانكي أمي أمار بردو بايشي كوري جار টুকরা সন্তানকে তোমার পরীক্ষা দিতে গিয়ে এমন এক জায়গায় রেখে গেলাম, যেখানে কোনো ফসল নাই, পানি নাই, সবুজের কোনো ছায়া নেই, এন্দাবাইতিকাল মুহাররাম, তবে একটা জিনিস সেখানে আছে, তোমার ঘর সেখানে আছে। ঘর পাইল তুই, ঘরটা এখন হয় নাই। ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝানো হয়েছিল এইখানে তুমি ইসমাইলকে নিয়ে ঘর তৈরি করবে, ইসমাইলকে কিছু না বলে চলে যাচ্ছেন, এন্দাবাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র হারাম শরীফের কাছে আমি রেখে যাচ্ছি, রব্বানা লিয়ুকিমুস-সালাতা, রব্বুল আলামিন যাতে করে তারা সালাত কায়েম করতে পারে, সালাত কায়েম করতে পারে, তোমার ইবাদত করতে পারে, যাতে করে কোনো খাজানাবার ইবাদত না করে, কোনো মানুষের গোলামি না করে, আমার সমাজের লোকেরা মানুষের পূজা করে, সেজন্য ওই লোকালয়ের থেকে সমস্ত মানুষের থেকে আলাদা করে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেইখানে কোনো খাজানাবা নাই, যেইখানে কোনো পীর বাবা নেই, যেইখানে কোনো মোর্শেদ নেই, যেইখানে কোনো লেংটা বাবা নেই, সবগুলোকে বর্জন করে শুধুমাত্র এমন এক জায়গায় রেখে যাচ্ছি, ইন্দাবাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুস-সালাতা, যাতে করে তারা তোমার ইবাদত করতে পারে, তোমার নাম ডাকতে পারে। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, রাব্বুল আলামিন ওরা যেন এখানে একা না থাকে, মানুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দাও, যাতে করে মানুষ দুনিয়ার আনাতে কানাতে থেকে তাদের কাছে আসে। দোয়া কবুল হয় নাই? ওয়ারযুকহুম মিনাত থামারাতি, এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফল ফল এনে, ফল ফলা দিয়ে এনে ওদের খাবারের ব্যবস্থা করো। ফল খায় কিনা আরবরা এখনো? ইব্রাহিমের দোয়া কি সুন্দর কবুল হয়েছে, শুধু ওই সময় খায় না, এখন পর্যন্ত দুনিয়ার যত ফল বলেন কোন জায়গায় না পাওয়া গেলে ওখানে পাওয়া যায়। আম এখন বাংলাদেশে পাওয়া যায় নাকি? জান না সৌদি আরবে তাজা আম পাবেন, এখনো ফ্রিজের তাজা আম। ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ওদেরকে ফল মূল দিয়ে ভালো খাবার দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে এই জায়গা কে দেখালো? আল্লাহ তাআলা বলছেন এতক্ষণ বললাম সূরায়ে ইব্রাহিমের 35 এবং 37 নম্বর আয়াত, এরপরে বলছেন ওয়াইযু বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতি আলিল কাইফিনা ওয়াল কাআল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়াইযু বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, যখন বাওয়ানা ঠিক করে দিয়েছিলাম ইব্রাহিমের জন্য মাকানাল বাইতে, বাইতুল্লাহ জায়গাটা, বাইতুল্লাহ আগেও ছিল কিন্তু পরবর্তীতে নূহের প্লাবনের সময় ধ্বংস হয়ে যায়, যে কারণে এই বাইতুল্লাহর কোন নিশানা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে এই ঠিকানা দেখিয়ে দিলেন, সেটাই কোরআনে বলা হয়েছে সূরায়ে হজের 26 থেকে 28 নম্বর আয়াতে, ওয়াইযু বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতে, ইব্রাহিমের জন্য যখন আমি বাইতুল্লাহর ঘর আল্লাহর ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম আর বললাম আল্লাহ তুশরিকা বি শাইআ, খবরদার আমার এই ঘর তোমাকে দিলাম, এই ঘর তোমাকে নির্মাণ করতে হবে, কিন্তু খবরদার আল্লাহ তুশরিকা বি শাইআ, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবে না, কোনো মূর্তি বানাতে পারবে না, দেবদেবী বানাতে পারবে না, অতহির বাইতি আলিত কাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার কাল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা বাইতুল্লাহ তওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য পবিত্র রাখো। এরপরে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার আগে কিছু আরো পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র মাঝে মধ্যে দেখতে যান, অনেক ঘটনা মাঝখানে আসেন, ঘটনা বলার উদ্দেশ্য না, হজ প্রসঙ্গে আলোচনা করার উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিসসালাম একবার দেখতে গেলেন পুত্র বড় হয়েছে, ফালাম্মা কতটুকু বড়, ফালাম্মা বালাগা মাহুসাইয়া, যেই পর্যন্ত বড় হলে বাচ্চা বাবার সঙ্গে দৌড়াতে পারে, চলতে পারে, বাবার করতে পারে, ব্যাগ টানতে পারে, এই বয়সটা মায়ার বয়স, ছোট বয়সে মারা গেলে অত দুঃখ লাগে না, কিন্তু যখন বাচ্চা একটু বড় হয়ে 6-7 বছর বয়স হলো, 8 বছর 9 বছর বয়স হলো, 13-14 বছর বয়স হলো, তাফসীরে লেখে ইসমাইলের বয়স তখন 13 বছর হয়েছিল, ফালাম্মা বালাগা মাউসাইয়া, যখন ইসমাইলের বয়স এমন পর্যায়ে পৌঁছলো যখন বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবার কাজে অংশগ্রহণ করতে পারে, বাবাকে সাহায্য করতে পারে, বুড়া বাবার সঙ্গে চলতে পারে, এই সময় আল্লাহর হুকুম আসলো, আমার পুত্র আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। কার স্বপ্ন? নবীর স্বপ্ন ওহী হয়, এই দিয়ে আবার আপনার দলিল দেওয়া দরকার নাই যে পিছে খবর। নবীর স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়, তোমার স্বপ্নের মধ্যে শয়তান নাজিল হয়। নবী ঘুমালে পরে ঘুমের মধ্যে উজু ভাঙ্গে না, আর তোমার প্রিয় স্বপ্নের মধ্যে খালি উজু না গোসল ফরজ হয়, ঠিক কিনা? যেই ঘুমের মধ্যে ওহী নাজিল হয় উজু ভাঙ্গে না, সেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলে ওটা ওহী হয়, কি হয়? আর যেই ঘুমের মধ্যে খালি স্বপ্ন দেখে না, শয়তান আরো কিছু সুরত ধরে এসে তারপরে গোসল ফরজ করায়, এইরকম লোকদের ঘুমের মধ্যে দেখলে নাকি ওহী হবে, ওই স্বপ্ন মানা যাবে? যদি যারা পীরের স্বপ্নকে দলিল মনে করে বিভ্রান্ত হচ্ছেন, শয়তানের খপ পড়ে বলছেন, আমি তাদেরকে সাবধান করে দেই এই সমস্ত ভণ্ড বৃদ্ধদের থেকে এবং শয়তানের ধোকা থেকে তওবা করে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলে আসো। ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। আঙ্গুর মাজা তারা, এবারে তুমি বলো তোমার কি রায়? কারণ ওই যে সালেহীন আল্লাহ বলছেন হালিম, পরীক্ষা দরকার আছে। কি সুন্দর পুত্র, বাপ বলছেন আর সন্তান কি বলছে? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আপা জান, ইয়া আবাতি, আমার প্রিয় আপা জান, কি সুন্দর কথা! ওখানে বুনাইয়া, আদরের পুত্রকে বুনাইয়ুন বলা হয়। এবনুর মানে এমনি পুত্র, আর বুনাইয়া মানে আদরের পুত্র। আমার আদরের পুত্র, আমার প্রিয় পুত্র, বৃদ্ধ বয়সের পুত্র, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য, তোমার রায় কি, মতামত কি? রায় দিলে জবাই করবেন, নাইলে করবেন না, বিষয়টা এরকম নাকি? এরকম না, দেখতে চান সন্তান কি যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া সন্তান যদি তৈরি হয়ে যায় তাহলে তো আর এই কাজ করতে কষ্ট হবে না। এবারে সন্তান উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ প্রাপ্ত হয়েছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে আমাকে এই কাজে সাবিরিন পাবেন, ধৈর্যশীল পাবেন, সহযোগী পাবেন। এরপরে ছুরি চালাতে শুরু করলেন, ঘটনা ইনশাল্লাহ শেষ দিকে আবার আসবে। এই ঘটনা দীর্ঘ কয়েক জুমা চলবে, হবে যাওয়ার আগ পর্যন্তই চলবে ইনশাল্লাহ, এটাকে কেন্দ্র করে রচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কিছু বিষয় দিয়ে, কিছু কালিমা দিয়ে, কিছু আদেশ দিয়ে পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাগুলোতে সম্পূর্ণ কামিয়াব হয়েছেন, সেই আদেশগুলো পুরা পুরা পালন করেছেন। এবারে আল্লাহর হুকুম যখন কেউ ঠিক মতো পালন করে পরীক্ষায় পাশ করে, আল্লাহ তাআলা কি করেন? পুরস্কার দান করেন। ওলামায়ে কেরাম আজকে অনেক দেখা যাচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যাচ্ছে, আমি বলবো তোমাদেরকে, তোমাদের জন্য একটা বড় নসিহাতে আয়াত, তোমাদের সামনে আমাদের পরীক্ষা আসবে, যদি হকের উপরে থাকতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, জেনে রাখবে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, এবারে পরীক্ষায় পাস করেছো ইব্রাহিম, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। কার নেতা বানাবো? এবারে তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি নেতৃত্বের আসনে বসাতে যাচ্ছি। ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির জন্য নেতা বানাচ্ছি। এখনো নেতা কিনা? এখনো বিশ্ববাসীর নেতা কে? কি মুসলমান, কি ইহুদি, কি খ্রিস্টান, সব ধর্মের লোকেরা কার নাম নেয়? যদিও ওরা শিরিক করে, তারপরেও ইব্রাহিমের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর নাম নেয় কার? কারণ পরবর্তীতে এই ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তিও তৈরি করেছে লোকেরা। 2000 বছর পর্যন্ত, আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেছিলেন, এরপরে 2000 বছরের মাথায় গিয়ে মানুষ গোমরা হতে শুরু করেছে, এবং এমন গোমরা হয়েছে যে খোদ কাবার চতুর্পাশে যে কাবাকে আল্লাহ তাআলা বলেন এটাকে পবিত্র রাখার জন্য, মুক্ত রাখার জন্য, সেই কাবার চারপাশে মূর্তি তৈরি করেছে এবং খোদ ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি তৈরি করেছে। যে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙলেন, যে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতে গিয়ে বলেছিলেন, আমার রব, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا هَٰذَا الْبَلَدَ آمِنًا কি সুন্দর দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াগুলো বললো কয়েকদিন লাগবে, যেন আমি সংক্ষেপ করছি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَأَمَرَ رَبَّ এই শহরটাকে নিরাপত্তার শহর, নিরাপদ শহর ঘোষণা করুন, নিরাপদ শহর। কারণ আরবে লুণ্ঠন হতো, লুটতরাজ, এটা পবিত্র মাল ছিল, লুট করে খাওয়া ছিল সবচেয়ে বড় পবিত্র মাল। এখনো তো এই বর্তমান সমাজেও সবচেয়ে বড় সমাজের মত্তান কারা, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এদেরকে লোকেরা সালাম দেয় বেশি, বোঝা গেল এরা পবিত্র মাল খায়। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, ও রাব্বুল আলামিন ওয়াজনুবনি আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, আন্না আবুদাল আসনাম মূর্তি পূজা থেকে। যেই লোকটা মূর্তি ভাঙলো সেই লোকটা দাবি করছে, আল্লাহকে দোয়া করছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে বাঁচিয়ে রাখো। বোঝা গেল কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না যে আমি কামেল হয়ে গেছি, আমার মৃত্যু ইমানের সঙ্গে হবে, করে ব্যক্তি নিয়ে যাবো, বলতে পারবে কেউ? আল্লাহ যদি আমাকে সমান সমান করে মাফ করে দেন তাহলে যথেষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে না যে সে জান্নাতবাসী, সে কাউকে পার করে নিয়ে যাবে। মিশকাত হাদিসে আছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস বর্ণিত, বলেন যে মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে করো যারা দুনিয়া থেকে চলে গেছে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, চাই যত বড় বুজুর্গ হোক, মুক্তি হোক, মহাদ্দেশ হোক, বুজুর্গ হোক, পীর হোক, ইমাম হোক, খতিব হোক, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে, গোমরা হতে পারে, অভ্রষ্ট হতে পারে, জাহান্নামী হতে পারে। আর এখানে জান্নাতবাসী, আমার পীর সাহেব জান্নাতবাসী, উনি পার করে নিয়ে যাবেন, আপনার বাকিটা। ইব্রাহিম আলাইহিসসালাম কি দোয়া করছেন শুনুন, সূরা ইব্রাহিমের 35-36 নম্বর আয়াত, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, হেফাজত করো মূর্তি পূজা করার থেকে। কে দোয়া করছেন? যেই লোকটা মূর্তি ভাঙলো, যেই লোকটা মূর্তি ভাঙ্গার কারণে আগুনে নিক্ষেপিত হলো, মূর্তি পূজা ছাড়ার কারণে ঘর ছাড়তে হলো, মা বাপ ছাড়তে হলো, বাড়িঘর সব কিছু ত্যাগ করে যাকে জঙ্গলে জঙ্গলে মাঠে মাঠে ঘুরতে হলো, দেশ থেকে দেশান্তরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরতে হলো, সেই লোক আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি, হে আমার রব, অজনুগ্নি অপানিয়া, আমাকে এবং আমার সন্তানকে তুমি হেফাজত করো, বাঁচাও, আন্না আবুদাল আসনাম মূর্তি পূজা করার থেকে। বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত কোন লোক নিজেকে জান্নাতে দাবি করতে পারবে, কামেল দাবি করতে পারবে? যদি কেউ দাবি করে সে কি? পরিষ্কার হয়ে গেল এগুলো পীর না, এগুলো কি? শয়তান। ইব্রাহিম আলাইহিসসালাম খানায় কাবা নির্মাণ করার জন্য এবার আদিষ্ট হলেন। খানায় কাবা নির্মাণ করবেন কোথায়? আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনিয়ে দিলেন কোন জায়গা হবে। আল্লাহ তারা বলছেন, ইন্না আফদালা বাইতুম উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا إن أفضل بيت نشتري برثم غار وبيان الناس যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। ইন্না আফলা বাইতিন, প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, তা হচ্ছে ওই ঘর, যেই ঘর মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কা, মক্কার আগের নাম মক্কা, মক্কা থেকেই মক্কা আমি ব্যাখ্যা যাচ্ছি না। মুবারাকান, যেই ঘর হচ্ছে মুবারাকান, বরকতময়, এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। কিসের কেন্দ্র? কেন্দ্র কোথায়? আর কোথাও? এটা আমি আগেও বলেছি, আবার বলছি, আলামিন মানে বিশ্ব কেন্দ্র মুসলিমদের জন্য কোথায়? আর কোন বিশ্ব তাকের মঞ্জিল, বিশ্বমুখ মঞ্জিল আছে? বোঝা গেল বিশ্ব মঞ্জিল মুসলিমদের কোথায়? সমস্ত বিশ্ব মুসলিমের জন্য একটা মাত্র কেন্দ্র, একটা মাত্র ঘর, সেই ঘর যার নাম কি? আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। আলামিন শব্দ চার জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, কয় জায়গায়? এখনো নিজের নামের সঙ্গে আলহামদুলিল্লাহ, তারপর কি? রব্বিল আলামিন, আমি প্রশংসা করছি সেই রবের যিনি গোটা জগৎ সমূহের রব, আলামিন বিশ্ব রব, গোটা জগৎ সমূহের রব কে? বোঝা গেল আমরা তার গোলামি করব। এবারে কাকে অনুসরণ করব, সেই গোলামি করব কার তরিকায়? এই জন্য আল্লাহ আর এক জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমাতুল আলামিন করে প্রেরণ করেছি। এবারে সেই রহমাতুল আলামিনকে অনুসরণ করতে হবে। অনুসরণ করবো কার? না কোন খাজা বাবার, না কোন পীর বাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত পড়তে বলেছেন, যেইভাবে ইবাদত করতে বলেছেন, তাসবিহ তাহলিল করতে বলেছেন, জিকির করতে বলেছেন, অবসলমান সেই তরিকা বাদ দিয়ে যদি কোন পীরের তরিকায় কেউ জিকির করে তা গ্রহণযোগ্য হবে? ইস্তিয়া তরিকা, সাবরিয়া তরিকা, মুতাজিদ তরিকা, নকশাবল তরিকা, সুলতানিয়া তরিকা, যত তরিকা আছে এই তরিকাগুলো রসুল দিয়ে গেছেন, মানুষের পনের তরিকা সব। এবারে জিকির তৈরি হয়েছে, এক এক পীরে এক এক জিকির, কেউ কলম ফাটাই ভালায়, কেউ লাই লাই আসতে ইল্লাল্লাহ করে, এই সব তরিকা। আমি গোটা বিশ্বের অনেক তরিকার জিকির সময় জমা করেছি একটা ভিডিও তৈরি করার জন্য, কারণ দেখবেন যে কত জিকির দুদিন বের হয়। দেখবেন কেউ দাঁড়াইয়া, কেউ বসে বসে, কেউ লাফালাফি, আমার দেশে কমাচ্ছে নাকি? আত্মসিদ্ধান এক জিকির, সরসিনা আর এক জিকির, জর্মনে আর এক জিকির, এই এক এক দরবারে এক এক জিকির শুরু করে আল্লাহ তারা সেজন্য সাবধান করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন প্রেরণ করেছি, আপনার তরিকা অনুসরণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ, নমুনা, ইবাদত করবে আপনার তরিকায়, জিকির করবে আপনার তরিকায়, তাহাজ্জুদ করবে আপনার তরিকায়, রোজা রাখবে আপনার তরিকায়। আপনার তরিকা ছাড়া যদি কোন ব্যক্তি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে কবুল হবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কয় জায়গা হলো? দুই জায়গা। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। আমাদের নবীজি হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। এবারে তিন নাম্বার জায়গায় চলে আসুন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যিকরুল লিল আলামিন, কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন। যিকির মানে কি? স্মরণিকা। যিকির মানে আলোচনা করা, যিকির মানে স্মরণ করা। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আরবরা যখন পড়ায় শিক্ষকরা, আমার দেশে তো নোট করে পড়ায় লেখা হুজুরে মুখস্থ নাই, আর ওদের সাথে নোট করে পড়েন বাধ্যতামূলক, তুমি পড়াশোনা করে এসেছ, এটার প্রমাণ এটা। আমি যে আপনার বয়ান করি এটাও নোট করে পড়াশোনা করে তারপর লিখে নিয়ে আসি, যাতে আন্দাজে কোনো কথা না বের হয়। গোটা বিশ্ববাসীর জন্য মুজাক্কিরা উপদেশ বাণী স্মরণিকা। এইটার থেকে মানুষ স্মরণ করবে, খুঁজে পাবে যে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন কি আদেশ করেন নাই। সূরায়ে এটা আছে, সূরা তাকবীরের, সূরা তাকবীরের শেষ দিকের আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইসতাকিম। যেই ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায় তার জন্য এই কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। কোরআন কি? কোরআনের নাম কি? গোটা বিশ্ববাসীর জন্য স্মরণিকা, গাইড বুক, অর্থাৎ আল্লাহর তালার নির্দেশ কি আছে কি নাই, এই সবগুলো পাওয়া যাবে কোথায়। এবারে কোরআন পাইলাম, যিকরুল লিল আলামিন, একটা কেন্দ্র দরকার, মার্কাজ দরকার, সেন্টার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আল ইমরানের 78 থেকে 97 থেকে 96 থেকে 97 আয়াত পর্যন্ত পড়বেন। এখানে লেখা আছে, ইন্না আফলা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর পৃথিবীর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম কি? হুদাল লিল আলামিন। সেই ঘরের নাম কি? এবারে আমরা পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের নবী হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে কি? যিকরুল লিল আলামিন, সূরা তাকবীরের শেষের আয়াতগুলো। এরপরে বাইতুল্লাহর নাম কি? হুদাল লিল আলামিন। তার মানে হচ্ছে রব্বুল আলামিনের নির্দেশ পালন করবে, হুদাল লিল রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুসরণ করে, আর কোন তরিকা নাই। এরপরে সেই তরিকা পাওয়া যাবে হুদা যিকরুল লিল আলামিনের ভিতরে। যিকরুল লিল আলামিনকে মেনে, হুদাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করে, আর হুদাল লিল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে, কার দিকে মুতাওয়াজ্জু হবে? বোঝা গেল, নির্দেশ মানবো কার, তরিকা মানবো কার, সেই তরিকা পাওয়া যাবে কোথায়, কোন দিকে ফিরে করব। বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে এক নাম্বার ঘর যে তার দিকে মোতাবাজ্য হতে হবে সেই ঘরটার নাম হুদাল লিল আলামিন। সেই ঘরের নাম কি? এই কপাল করা মুসলমান নামাজ পড়লো কিবলার দিকে ফিরে, নামাজটা পড়ে তারপরে জিকির করার জন্য ঘুরে বসলো কোন দিকে? পীরের বাবার দিকে। দেখেন নাই ঘুরে? অনেক আছে এরকম, নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে ঠিকই পড়ে, এখন পর্যন্ত ওটা ফিরিতে পারে নাই, কিন্তু নামাজ শেষ করলো আস্তে ঘুরে গেছে, দেখবেন একটু বাঁকা হয়ে গেছে, কোন দিকে গেছে কিছু ঠিক পান নাই, কোন দিকে গেছে ঠিক পাবেন, ঠিক পাবেন। এগুলো আজকে সেজন্য ভূমিকা আদেশ করলাম, আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদেরকে হজ রওনা করবো ইনশাআল্লাহ, দায়িত্ব রাখছেন ইনশাআল্লাহ বয়ানের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন প্রত্যেকটা পদে পদে এই শিরিকার বিদআতের খবর আছে হজের খবরে। এই জন্য আমরা প্রত্যেক জুমাতে হাজির থাকবো এবং আরো বেশি করে লোক দাওয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ, হাজির কিনা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।